আল্লাহর ঘরে আমরা আলোচনা করব পূর্ব আলোচনার জের ধরে জাহান্নামের শাস্তি। অনেক ভাই বলছেন যে হুজুর তৌহিদ নিয়ে কেন বলেন না, তৌহিদ নিয়ে আমরা বলেছি, আমাদের ধারাবাহিক দর্শ চলছে, তৌহিদ নিয়ে ভিডিও আপলোড করা আছে, আর এই জন্য অনেক ভাই বলছেন হুজুর শুধু তৌহিদই বলছেন, অন্য কিছু বলুন, জান্নাত জাহান্নামের আলোচনা মানুষকে ভয় দেখান। এখন সমস্ত মানুষের তো মন জোগানো সম্ভব না, এক একজন মানুষ এক এক রকম, সামনে যেটা দেখছে ভাবছে ওইটাই বলে। আমার মসজিদে যখন নামাজ পড়ি, কোনোদিন ছোট সুরা পড়ি, তখন এসে বলে তুমি ছোট সুরা পড়ছো কেন, আবার যেদিন লম্বা সুরা পড়ি সেদিন এসে বলছে তুমি লম্বা সুরা কেন পড়ো। মানুষের প্রকৃতি এটা, সামনে যেটা পেলো তার একটা মানে ধরল আর কি। তৌহিদ নিয়ে কেন এখন জান্নাত জাহান্নামের বয়ান চলছে, এখন বলছে তৌহিদ নিয়ে কেন বলেন না, আর তৌহিদ নিয়ে যখন বলবো তখন বলবো শুধু তৌহিদ নিয়েই বলছেন। তৌহিদের বয়ান এমনিতে কি লাগে, মানে শুষ্ক শুষ্ক লাগে, আর বয়ান শুনতে হলে একটু বেশ অবাক লাগবে, কান্না আসবে, হাসি আসবে, এরকম বয়ান আমাদের দেশের বক্তারা যেমন করে। তো মুশকিল হলো এখানেই, মানুষের মন জোগানো বড় কঠিন। গায় কি বলে রেদার না আছে, গায় এতুল্লা তুদরাক, মানুষের যে চাহিদা, তো এমন এক লক্ষ্য সেখানে পৌঁছানো কঠিন, সবাইকে সন্তুষ্ট করা যাবে না। যাই হোক, আজকে জাহান্নামের শাস্তি কতভাবে হবে এবং শাস্তির উপকরণ কি কি সেই নিয়ে আমরা আলোচনা করব। আগে আপনারা শুনেছেন জাহান্নামে সাঁড়াশি আছে, গত আলোচনায় শুনেছেন জাহান্নামের সাঁড়াশি আছে, মাকামি মিন হাদিদ, মাকামিউ মিন হাদিদ, লোহার সাঁড়াশি। সাঁড়াশি কাকে বলে জানেন তো আপনি, কি বলে জরা দিয়া যাকে আরবিতে বলে, প্লাস প্লাস প্লাস জাতীয়, যে নখ ছেঁড়া, নখ তোলা হয় ইত্যাদি। জাহান্নামীদের বেঁধে রাখার জন্য শৃঙ্খল আছে, শিকল, আগুনের শিকল হতে পারে, লোহার শিকল, যাই হোক শিকল আছে, সেই শিকল দিয়ে তাদেরকে বাঁধা হবে। কোন কোন জাহান্নামীকে বাঁধা হবে শিকল দিয়ে, যার দৈর্ঘ্য হবে, লম্বা হবে কত, কত লম্বা হবে, সত্তর হাত, সত্তর হাত লম্বা হবে। আল্লাহ তাআলা কোরআনে সূরা গাফির সূরা মুমিনে বলছেন 71 নম্বর আয়াতে, ইযিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিলু ইসহাবুন, মানে সেখানে শিকলের কথা বলছেন, শিকল দিয়ে তাদেরকে টানা হবে। আর সূরা দাহরে যাকে সূরা ইনসান বলা হয়, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, সেখানে সালাসিল আছে, সিলসিলা বলা হয় না, সিলসিলা মানে কি শিকল। আর সূরা অন্য এক সুরায় হাক কাতে আছে, খুজু হুফা গুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ, এই যে সাবউনা যিরা মানে সত্তর হাত, সত্তর হাত শিকল দিয়ে তাদেরকে কি করো, বেঁধে নিয়েছ। আল্লাহু আকবার। বেড়ি আছে জাহান্নামে, যেমন শিকল দিয়ে বাঁধা হবে, এখানে জেলখানায় দেখেছেন আপনারা, যখন জেলখানা থেকে কয়েদি নিয়ে আসা হয় কোর্টে, দেখেছেন হাতে বাঁধা থাকে, পায়ে বাঁধা থাকে। তো জাহান্নামের বেড়ি আছে দুরকম, এক হচ্ছে পায়ে বেড়ি, আর দ্বিতীয় হচ্ছে গলায় বেড়ি। হাতের কথা বলা হয়নি, কিসের বেড়ি, গলার বেড়ি। তো গলদেশে বেড়ি পরানো হবে, সূরা সাবা 33 নম্বর আয়াতে আছে, ওয়া জাআলনা লাগলালা ফি আনাকিল লাযিনা কাফারু হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। আনাক মানে হচ্ছে এই যে গলা বা কি বলে ঘাড়, এই ঘাড়ে বা গলায় কি বাঁধা হবে, বেড়ি বাঁধা হবে, আর তাদেরকে তাদের কাজের বদলা দেওয়া হবে। আর সূরা মুমিনের ওই 71 নম্বর যে আয়াতটা আগে পড়লাম, ইযিল আগলালু ফি আনাকিহিম, ওখানে সালাসিলের কথা আছে, শেকুলের বা জিঞ্জিরের কথা আছে, আর সেই সঙ্গে গলার বেড়ির কথা আছে। ওদের জন্য রাখা হয়েছে পায়ের বেড়িও, পদবেড়ি। সূরা মুজাম্মিলে ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আনকাল মানে হচ্ছে পায়ের বেড়ি, এবং জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে, জাহান্নামে রয়েছে পায়ের বেড়ি। অধিক ও চিরস্থায়ী শাস্তি আস্বাদন করাবার জন্যই যখনই অগ্নিদাহে তাদের চর্ম দগ্ধ হবে তখনই ওর স্থলে নতুন চর্ম সৃষ্টি করা হবে। মানে কথা আপনারা বারবার শুনেছেন, ওই যে পাথর মারা হচ্ছে, মাথাটা ফেটে যাচ্ছে, আবার পাথর কুড়িয়ে আনছে, আনতে আনতে দেখছে কি হচ্ছে, মাথা সোজা হয়ে গেছে, তারপরে এইভাবে ডাল চিরছে, এই দিকটা চিরা হচ্ছে, তা করতে করতে এটা ঠিক হয়ে যাচ্ছে, আবার এটা এটা চিরছে তখন ওই দিকটা ঠিক হয়ে যাচ্ছে। কি জন্য? যাতে করে ধারাবাহিক ভাবে নিরবচ্ছিন্ন ভাবে এক টানা তাদের শাস্তি হতে থাকে। এবার চামড়াতে আগুন লেগেছে, আগুন তো পুড়বে, পোড়াবে, তাই না? কিন্তু যেমনি চামড়া উপরে পুড়বে, ভিতর থেকে চামড়া নতুন করে গজাবে, তাই না? চামড়া যেমনি পুড়বে, ভিতর থেকে নতুন করে গজাবে। আল্লাহ তাআলা সূরা নিসা 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীযান হাকীমা। যারা কাফের, যারা আমাদের আমার আয়াতকে কাফে কি বলে, আমার আয়াতকে অবিশ্বাস করবে বা কুফরি করবে, তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া তার জায়গাতে পরিবর্তিত করব, যাতে করে শাস্তি ভোগ করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী, হিকমতওয়ালা, বিজ্ঞানময়। এই শাস্তি ভোগানোর জন্য চামড়া গজাবে। এই শাস্তি ভোগানোর জন্যই তেমনি তাদের দেহের যে স্থূলতা হবে, মোটাপান যাকে বলে, কত মোটা হবে জাহান্নামী জানেন? একটা জাহান্নামী কত মোটা হবে? এই এত মোটা কি দরকার আছে? যাতে করে শাস্তিটা বেশি করে ভোগে। তাহলে জাহান্নাম কত বড় হবে চিন্তা করতে পারেন? জাহান্নাম কত বড় আপনি জানেন? একটা নিম্নমানের জান্নাতিকে কতটা জায়গা দেওয়া হবে বাসানান্দার? এই দুনিয়াটাই যদি আপনাকে দেওয়া হয়, আপনি দুনিয়াটা ঘুরতে পারবেন? তাহলে এই দুনিয়ার মতো 10 গুণ জায়গা যদি দেওয়া হয় একটা জান্নাতির জন্য, তাহলে জাহান্নামও সেরকম হবে। আবার জাহান্নামে হাজারে কটা যাবে? 999টা লোক জাহান্নামে যাবে। তো সেরকম জাহান্নাম প্রস্তুত রাখা হয়েছে। গুনতিতে যদি গুনতেই চান, আকাশে তারা একবার গুনে দেখেন না? আল্লাহ তাআলা যদি চান, এই যে সূর্য, কত সূর্য এখন পাওয়া গেছে, সূর্য যে জ্বলছে, এটা অগ্নিকুণ্ড। এই ধরনের জাহান্নাম প্রস্তুত রাখা আছে। তো যদি এক একটা লোককে এক একটা গ্রহই আল্লাহ দিয়ে, উপগ্রহে যে গ্রহগুলোর আছে, ওগুলো যদি অগ্নিকুণ্ড হয়, আর তার সূর্য, সূর্য তো পৃথিবী থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার! তাহলে কত জায়গা আল্লাহ তৈরি আছে সেই জাহান্নামে। একজন জাহান্নামীর মোটা, যে সব জাহান্নামী তো নিশ্চয়ই না, হয়তো কোনো কোনো জাহান্নামী নির্দিষ্ট মানে বিশেষ জাহান্নামীদের জন্য তাদের দেহ মোটা হবে, একজন কাফেরের দুই কাঁধের মধ্যবর্তী অংশ যদি কেউ পার করতে চায়, এখান থেকে এই পর্যন্ত যদি যেতে চায়, তাহলে যদি দ্রুতগামী ঘোড়ার পিঠে যায়, তাহলে কদিন লাগবে? 3 দিন লাগবে। 3 দিনের পথ এইখান থেকে এই পর্যন্ত। তাহলে বুঝে নেবে জাহান্নামীতে, ওই জাহান্নামী কত চওড়া হবে, আর কত লম্বা হবে, আর কত তার চামড়া মোটা হবে। ঠিক আছে, একটি দাঁত হবে উহুদ পাহাড় সমান। লেন মজা, একটা দাঁত যদি উহুদ পাহাড় হয়, উহুদ পাহাড় সমান হয়, তো নিশ্চয়ই 32টা যদি দাঁত হয়, তো 32টা উহুদ পাহাড় পাশাপাশি রাখেন। হ্যাঁ, যদি মুখের ভিতরে হয়, তাহলে মানুষটা কত বড় হবে? এগুলো আজগুবি লাগছে, তাই না? কিন্তু আল্লাহর কাছে আজগুবি কিছু নেই। যেমন বললাম যে আপনাকে, আপনি নিম্নমানের জান্নাতে, আপনাকে 10 গুণ জায়গা দেওয়া হবে, পৃথিবীর 10 গুণ পরিমাণ। তেমনি এই শাস্তিতেও এই অবস্থা। উহুদ পাহাড় সমান একটা দাঁত হবে, আর তার চামড়াটা কত মোটা হবে? চামড়াটাও হবে 3 দিনের পথ। চামড়াটাও হবে যে মোটা, মোটাই যেটা থাকবে আর কি, এই মাঝখানের মোটাইটা কতটা হবে? 3 দিনের পথ। আল্লাহ মুস্তাআন। মুসলিমের হাদিস, মা বাইনা মানকাবিল কাফির ফিন্নারি মাসিরাতু সালাসাতি আইয়ামিন লিরাকিবিল মুসরি ان غلظ جلد الكافر 42 ذراعا وان ضرسه مثل احد وان مجلسه من جهنم كما بين مكه والمدينه। মানে জাহান্নামে যে জায়গাটা সে পাবে, কত দূর হবে সেটা? মক্কা এবং মদিনার মধ্যবর্তী। কত কিলোমিটার? মোটামুটি 450, মোটামুটি 425, 450, যাই হোক কিলোমিটার। আল্লাহু আকবার। 42 হাত তার চামড়া মোটা হবে, এক হাদিসে আছে তার চামড়া মোটা হবে ক হাত, 42 হাত, আর ওখানে বলা হলো কত, তিন দিনের পথ। হ্যাঁ, আর জাহান্নামে তার অবস্থান ক্ষেত্র হবে মক্কা মদিনার মধ্যবর্তী স্থান বরাবর। আল্লাহু আকবার! তাহলে এক একটা জাহান্নামে এক এক রকম হবে, মানে কারো চামড়া হবে তিন দিনের পথ, কারো চামড়া মোটা হবে 42 হাত, তাই না? এক এক জাহান্নামের এক এক রকম হবে। এসব বিচিত্র লাগে শুনে, কেমন যেন আজগুবি হলো। আল্লাহর কাছে অবাস্তবতার কিছু নেই, আল্লাহ তাআলা সবই পারেন। অগ্নির বেষ্টনী জাহান্নামীদেরকে পরিবেষ্টন করে রাখবে, আগুনে যখন থাকবে জাহান্নামী তখন চারিদিক থেকে কি থাকবে, আগুনই থাকবে, মানে আগুনের বিছানা, আগুনের শোয়ার জায়গা, আগুনের থাকার জায়গা, সবকিছু আগুনের, আগুনের তৈরি হবে, আর আগুন চারিদিকে ঘিরে রাখবে। সূরা কাহাফ, যেটা আপনারা প্রত্যেক দিন জুমার দিনে পড়েন, প্রত্যেক জুমাতে 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুলিল হাক্কু মির রব্বিকুম ফমান শাআ ফালিউমিন ওয়ামান শাআ ফালিয়াকফুর। হক এসে গেছে, তোমার ইচ্ছা হয় তুমি মোমেন হও, তোমার ইচ্ছা হয় তুমি কাফের হও। এ কি এখতিয়ার আছে নাকি? না, এখতিয়ার নেই। এটা আল্লাহ বলছেন যে যা ইচ্ছা তাই হও, কিন্তু হওয়ার কি দরকার তোমার? মোমেন হওয়া দরকার। মোমেন না হলে তোমার জন্য প্রস্তুত রেখেছি, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়াইন ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহ বিসা আশ-শারাবু ওয়াসাআত মুরতাফাকা। আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি আগুন, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে, তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করে ছাড়বে। আর কত নিকৃষ্ট সেই পানীয় এবং কত নিকৃষ্ট সেই আগুনের আশ্রয়স্থল। আল্লাহুল মুস্তাআন, আল্লাহুম্মা ইন্না নাউযুবিকা মিনান নার। অগ্নিদগ্ধে ওদের মুখমণ্ডল বিভৎস হয়ে যাবে। সূরা মুমিনুন 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের মুখমণ্ডলকে দগ্ধ করবে এবং তারা সেখানে থাকবে বিভৎস চেহারায়। আগুন পুড়লে আপনি দেখেছেন, আগুনে পোড়াল মানুষ দেখেছেন, কি বিভৎস লাগে দেখে, চামড়াগুলো জড়ো হয়ে যাবে, পুড়ে কালো হয়ে যায়, তখন সেই মানুষটাকে দেখে ভয় লাগে। এই জন্যই আমাদের খবরে দেখায় না, কি করে, সেন্সার করে দেয়, মানে সেখানে একটা পর্দা দিয়ে দেয় যাতে করে মানুষ ভয় না পায়। তো বিভৎস চেহারা হয়ে যাবে তাদের। আচ্ছা, জাহান্নামে উটের মতো বড় বড় সাপ আছে, জাহান্নামে সাপেরও ব্যবস্থা আছে। আর কার মতো বড় বড়? উটের মতো বড় বড় সাপ আছে। যদি তা একবার কাউকে দংশন করে তবে 40 বছর তার বিষাক্ত যন্ত্রণা বিদ্যমান থাকবে। একবার যদি দংশন করে দেয় তা কত বছর জ্বলা থাকবে? 40 বছর জ্বলতে থাকবে। খচ্চরের মতো, খচ্চর কাকে বলে বাসানন্দা? একটা প্রাণী, দেখেছেন খচ্চর? আমাদের মানুষকেও খচ্চর বলে। খচ্চর কোথাকার? খচ্চর মানে কি? জারজ সন্তান। জারজ সন্তান কেন? ঘোড়া আর গাধার মিলনে যেটা হয় বাচ্চাটা, সেটাকে কি বলা হয়? খচ্চর। বুঝতে পারছেন? তো এই জন্য জারজ সন্তান গালি দিয়ে খচ্চর বলা হয়। তো এই খচ্চরের মতো, তার মানে ঘোড়া থেকে ছোট, গাধার থেকে বড়, এই খচ্চরের মতো এমন বড় বড় বিছা, বিছু যাকে বলে, বিছা আছে যার দংশন জ্বালা 40 বছর বর্তমান থাকবে। এটাও হচ্ছে মুসনাদ আহমদের হাদিস, ইন্না ফিন নারি হাইয়াত কামসালি আনাকিল বখত তালসাউ ইহদাহুন্না আল্লাসআতা ফায়াজিদু হামওয়াতাহা 40 খারিফা ওয়া ইন্না ফিন নারি আকারিব কামসালিল বিগালিল মুকাফাতি তালসাউ ইহদাহুন্না আল্লাসআতা ফায়াজিদু হামওয়াতাহা 40 সানা। 40 বছর তা জ্বালা করবে যদি একবার দংশে দেয়। আল্লাহ মুস্তাহান! দোজখে কাফেরদেরকে উল্টা করে মুখের উপর ভর দিয়ে টানা হবে। উল্টা করে মানে পা দুটোকে উপরে তুলে মুখের উপরে চল, মুখের উপরে ভর করে চলানো হবে। ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। সূরা কমারের 47-48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা মুজরিম, যারা অপরাধী কাফের, তারা থাকবে, তারা ভ্রষ্টতার মধ্যে আছে, আর তারা জাহান্নামের, আর তাদেরকে টানা হবে, টানা হিঁচড়া করা হবে জাহান্নামে, তাদের চেহারার উপরে, চেহারার উপরে, মুখের উপরে তাদেরকে চলানো হবে। বলা হবে জুকু মাসা সাকার, সাকার জাহান্নামের এই স্পর্শ তোমরা কি করো, আস্বাদন করো। বেশ, যারা কোনো অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে, আত্মহত্যা করা কি মহাপাপ, আত্মহত্যা করার যে কারণগুলো আছে সেই কারণেও আত্মহত্যা করা যাবে না। যেমন যদি কোনো মহিলাকে ধর্ষণ করা হয়, তো ধর্ষণ করার আগে সে কি আত্মহত্যা করতে পারে? সতীত্ব রক্ষার জন্য কি আত্মহত্যা করবে? না, তাতেও অনুমতি নেই। সতীত্ব রক্ষার জন্য যা করা সে করতে পারে। এবার সে বাঁচতে গিয়ে যদি তাকে খুন করা হয় তাহলে সেটা আলাদা কথা, কিন্তু নিজে থেকে আত্মহত্যা করা যাবে না। আর যারা ওই দেখা হলো না প্রিয় এহ জগতে দেখা হবে পরকালে, যারা বলে মনে করছে কি মরলেই এ জগতে মা বাপ তো মেনে নিল না, তো মরলেই আমরা একবার ফেরেশতা দাঁড়িয়ে আছে দুজনের বিয়ে পড়িয়ে দেবে, দিয়ে জান্নাতে আরামসে ঘুরবো দুজনে, তাই না? প্রেমে প্রেমকে অনির্বাণ রেখে তারা কি করে, দুজনে একসাথে বুকে মাথা রেখে বিষ খায়, কিংবা একটা দড়িতে একটা ওড়নাতে একটা শাড়িতেই দেখবেন দুলছে এক জায়গাতে জোড়া। তার মানে কি, ইহ দেখা হলো না ইহ জগতে প্রিয়, দেখা হবে পরজগতে, পরজনমে, ইহ জনমে পরজনমে, মানে বিশ্বাসই হচ্ছে পরজনম। আত্মহত্যা মহাপাপ, এই জন্য আত্মহত্যাকারী, আত্মহত্যাকারী যে মরবে তার জানাজা কে পড়বে না? ইমাম পড়বে না। যদি মুসলিম হয়, তৌহিদবাদী হয় কিন্তু আক্ষেপে আত্মহত্যা করেছে, তাহলে ইমাম সাহেব জানাজা পড়বে না, কিন্তু তার জন্য দোয়া করা যাবে, তাই না? তো পরকালের শাস্তি কি? পরকালের শাস্তি হচ্ছে যে অস্ত্র দিয়ে সে আত্মহত্যা করবে সেই অস্ত্র দিয়ে জাহান্নামে নিজেকে শাস্তি দিতে থাকবে। যদি বিষপান করে আত্মহত্যা করে জাহান্নামে বিষপান করতে থাকবে। যদি পাহাড়ে চেপে পাহাড় থেকে ঝাঁপ দেয়, কিংবা যেমন বিল্ডিং থেকে ঝাঁপ দিচ্ছে অনেকে, তাহলে ওইভাবে উপর থেকে আগুনের পাহাড়ের ব্যবস্থা আছে, সে উপর থেকে আবার আগুনে বারবার ঝাঁপ দিতে থাকবে, এইভাবে চিরদিন থাকবে যদি সে কাফের হয়। আর যদি মোমেন হয়, তৌহিদবাদী হয়, তার একদিন না একদিন যদি আল্লাহ চান মাফ করে পাতাস তাকে শাস্তি ভুগিয়ে আল্লাহ জানাতে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফি নারে জাহান্নামে তারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা ومن تحسى ثم فقتل نفسه فسمه في يده يتحساه في نار جهنم خالدا مخلدا فيها ابدا ومن قتل نفسه بحديده فحديدته في يده يجأ بها في بطنه في نار جهنم خالدا مخلدا فيها ابدا যেটা বললাম আগে তারই হাদিস। এটা কেউ কেউ জাহান্নামে নিজের নারী ভুঁড়ি ছেঁচড়ে টেনে নিয়ে বেড়াবে, সে চলছে অথচ তার নারী ভুঁড়ি কোথায় আছে? বাইরে আছে, পেট থেকে বাইরে বেরিয়ে গেছে। আর সে চলবে আর তার নারী ভুঁড়ি পেছনে পেছনে টানা অবস্থায় ছেঁচড়ানো অবস্থায় যাবে, আল্লাহুল মুস্তাআন, এ শাস্তি কার হবে? বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা রাআইতু ফিহা সাহিবাল মিহজান ইয়াজুরু কুসবাহু ফিন্নার ফাকানা ইয়াসরিকু আল হাজ বিমিহজানিহি। এমন এক চোরের শাস্তি বলা হয়েছে যে হাজিদের মাল চুরি করত। কি সিস্টেমে জানেন? একটু চালাকি করে, ওই যে লাঠি আছে না, এইভাবে বাঁকা লাঠি নিয়ে যেত, দিয়ে টানত। যখনই হাজি বুঝতে পারত তখন ও আমার লাঠিতে লেগে গেছে, আর যদি বুঝতে না পারত তাহলে চুরি করে নিয়ে চলে যেত। এরকম চালাকি অনেক আছে না, আমি কোর্টে দুটো কেস এরকম দেখেছি, এরকম কাছাকাছি আর কি। একটা হচ্ছে ওই আপনার কি বলো ওটাকে, স্টেডিয়ামের, স্টেডিয়ামে যারা পরিষ্কার পরিচ্ছন্ন করতে যায়, তো মোবাইল ঘড়ি এসব রেখে যাকে খেলা করে, খেলা যারা করে তারা এসবগুলো রেখে করে, তো করেছে কি চুরি করেনি, নিয়েছে, নিয়ে পাশে ঝোপ আছে না ঝোপে রেখে দিয়েছে। তারপরে এরা যখন খেলে চলে গেছে তখন এক সময় পরের দিন এসে সেগুলোকে নিয়ে সে আমরা গাপতে নিয়েছে। আর একটা ঘটনা ঘটেছে এখানে হোটেলে, হোটেলে মোবাইল রেখে খেয়েছে, তারপরে হাত ধুতে গিয়ে মোবাইল ভুলে গেছে, যেমন আমরা অনেক সময় মসজিদে ভুলে যাই, তাই না? তো করেছে কি, মোবাইলটা সরাসরি নেয়নি, ওই সুফরার সাথে, সুফরা মানে ওই খাবারের দস্তাখানের সাথে গুটিয়ে ডিব্বাতে ফেলে দিয়েছে। তারপর সবাই যখন চলে গেছে তখন আমরা সেখানে গিয়ে মোবাইলটা নিয়ে এসে সে চুরি করছে। এটা কেমন চুরি? একটু চালাকি করে, তাই না? ডাইরেক্ট চুরি না। তো এই হাজিদের মাল চুরি করতো ঠিক একটু ক্যাপাসিটি করে, লাঠিতে এইভাবে টান টানতে লেগে যেত, দিয়ে হয়তো এমন মাল যে পুটলি ফুটলি আগেকার যুগে তো আর বাক্স ফাক্স ছিল না কিছু, পুটলি ফুটলি বাঁধা থাকতো, এভাবে লেগে যেত। বাই চান্স যদি হাজির সাহেব দেখে আমার লাঠি দিয়ে লেগে গেছে, আর যদি না দেখতো তো পগার পার। তো এইরকম চুরির চোরকে দেখলাম জাহান নামে, সে নিজের নাড়ি ভুড়ি কি করে নিয়ে বেড়াচ্ছে, টেনে নিয়ে বেড়াচ্ছে, আল্লাহ মুস্তাহান। আর এক শ্রেণীর মানুষ তার নাড়ি ভুড়ি বেরিয়ে থাকবে আর সে তার চারিপাশে ঘুরতে থাকবে ঘানি ঘোড়ার মতো। ঘানি কলুর বলদ দেখেছেন, আখ পেশানো দেখেছেন, সালে আখ পেশায় এভাবে, তারপরে পানি তোলে এভাবেও, এভাবে ঘুরে, তাই না, এইভাবে ঘুরে বেড়াচ্ছে। এই লোকটা কে? এই লোকটা হচ্ছে এমন এক ব্যক্তি, ইউতাবির রাজুল ইয়াউমাল কিয়ামাতি ফায়ুলকা ফিন্নার ফাতানদালিকু আখতাবু বাতনিহি ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু ফির রাহা। জাহান্নামে এমন এক লোককে নিয়ে আসা হবে যার নাড়ি ভুড়ি রেখে সে চারিদিকে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকির পাশে আটা পেশা হয়, তাই না, গাধা দিয়ে এভাবে আটা পেশাও হয়। ফায়াজতামি ইলাইহি আহলুন নার, জাহান্নামীরা জাহান্নামবাসীরা তার আশেপাশে গিয়ে দাঁড়াবে। ফায়াকুলুনিয়া ফুলান, আরে চিনতে পারবে, আরে তুমি তো ওই মালাক, কি হলো তোমার এত এরকম শাস্তি, আলাম তাকু তামুর বিল মারুফ তানহানিল মুনকার, তুমি তো আমাদেরকে আমরি বিল মারুফ নেহিনিল মুনকার করতে, সৎকাজের আদেশ দিতে আর মন্দ কাজে বাধা দিতে। ফায়াকুলু বালা, সে বলে হ্যাঁ অবশ্যই দিতাম। তো তাহলে তোমার এরকম অবস্থা কেন? বলছে কুন্তু আমুরু বিল মারুফ ওয়ালা আতি, আমি সৎকাজের আদেশ দিতাম কিন্তু আমি নিজেই করতাম না। ওয়া আনহা আনিল মুনকার ওয়া আতি, আর তোমাদেরকে নোংরা কাজে বাধা দিতাম কিন্তু নিজেই সেই নোংরা কাজ করতাম। আল্লাহু মুস্তাআন, মানে যার কথা এবং কাজের সাথে মিল নেই, কথা কাজে মিল নেই, এমন ব্যক্তির নাড়ি ভুড়ি বেরিয়ে থাকবে চারিপাশে ঘুরতে থাকবে। কোনো কোনো কাফেরকে হাত পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন তারা সেখানে নিজের ধ্বংস কামনা করবে। তখন ওদের বলা হবে আজ তোমরা একবারের জন্য ধ্বংস কামনা করো না, বরং বহুবার ধ্বংস কামনা করতে থাকো। ওয়াইজা উলকু মিনহা মাকানাম দাইয়িকান দাউ হুনালিকা সুবুরা লা তাদউ লিয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, সূরা ফুরকানের 13-14 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। ধ্বংস কামনা করলেও সে কি ধ্বংস হয়ে যাবে? না, মত আসবে চারিদিক থেকে, মৃত্যু আসবে কিন্তু মারা যাবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া, না মত আছে আর না ধ্বংস আছে, কারণ মত বেঁচে নেই, মৃত্যু বেঁচে আছে, বাদশানন্দা মৃত্যু এখন বেঁচে আছে। যখন মৃত্যু মারা যাবে তখন আর মর আর কোথাও পাবে না মৃত্যুকে। কখন মারা যাবে মৃত্যু? কখন মারা যাবে? যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তারপরে মৃত্যুকে দুম্বার আকারে নিয়ে এসে জবাই করাবে, জাহান্নামবাসীরা শোনো, এরপরে আর তোমাদের কোন মৃত্যু নেই, এইভাবেই জাহান্নামে তোমরা শাস্তি ভোগ করতে থাকো। আরে জাহান জান্নাতিরা তোমরা শোনো, এরপরে আর তোমাদের কোন মৃত্যু নেই, তোমরা এইভাবে সারা জীবন কোটি কোটি কোটি কোটি কোনো শেষ নেই, অনন্তকাল কালের জন্য বেঁচে থাকো, দিয়ে জবাই করা হবে, তাই না? তখন কাফেরদের আফসোসের শেষ থাকবে না আর জান্নাতীদের খুশির সীমানা থাকবে না। আল্লাহ মুস্তাহান, জাহান্নামের বিভিন্ন ধরনের শাস্তি আছে, আগুনের শাস্তি, তো আগুন দিয়ে আগুনে সবাই ডুবে থাকবে তা না, কোন কোন মানুষের আগুন কতদূর যাবে? পায়ের গাঁট পর্যন্ত, পায়ের গাঁট পর্যন্ত। বলা হয়েছে জাহান্নামের হালকা আজাব কি? আগুনের একজোড়া জুতা, সমস্যা নেই, আগুনের একজোড়া জুতায় সমস্যা নেই, তাই না? আগুনের একজোড়া জুতা যদি পায়ে পরিয়ে দেওয়া হয়, বলা হচ্ছে তারই তাপে মাথার দিমাগ টকবক করে ফুটবে, বুঝতে পারছেন? তাহলে আগুনের জুতাও সহজ ব্যাপার না। যারা গাঁটের নিচে ঝুলিয়ে কাপড় পরে, অহংকারে না ঝুলিয়ে পড়ে ইচ্ছা করে, তাদের সামান্য ছোট্ট একটা আজাব হবে, কি হবে? ওইটুকু জায়গা আগুনে পুড়বে, ওইটুকু জায়গা আগুনে পুড়বে, শুয়ে নেওয়া যাবে, তবুও দুনিয়াতে গাঁটের নিচে কাপড় পরা ছাড়া যাবে না, তাই না? দুনিয়াতে গাঁটের নিচে কাপড় পরা ছাড়বো না, জাহান্নামে ওইটুকু অংশ জ্বলবে, সমস্যা নেই, ও শুয়ে নেওয়া যাবে, সামান্য অংশ তো, কিন্তু দিমাগ বোঝে না যে ওই আগুনের তাপে তার দিমাগ কি অবস্থা হবে, আল্লাহ মুস্তাহান। মানুষের বিশ্বাস নেই, এই জন্য যারা গাঁটের নিচে কাপড় পরে তারা পরে, কোন পরাই করে না, এসব হাদিস শুনেও তারা বিশ্বাস করে না। বিশ্বাস করলে কি এটা করতো, যে দেখা যাবে যা হবে হবে, হয় আল্লাহ করিম আর না হয় সামান্য আগুন, তো সমস্যা হবে না, সহ্য করে নেব। আরে জাহান্নামে যাওয়াটাই হচ্ছে বিশাল ব্যাপার, যা এই ধরনের কেন শৈথিল্য, আল্লাহ মুস্তাহান। গাঁট পর্যন্ত কারো আগুন, কারো হাঁটু পর্যন্ত আগুন হবে, কারো কোমর পর্যন্ত আগুন হবে, কারো গলা পর্যন্ত আগুন হবে, আর কারো পুরোপুরি হবে। এইভাবে হাদিসে এসেছে, ইন্না মিনহুম মান তাখুযুহু নার ইলা কাবাইহি ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা হুজরাতিহি ওয়া মিনহুম মান তাখুযুহু ইলা উনুকিহি, মুসলিমের 2835 নম্বর হাদিস। তো এইভাবে জাহান্নামীদের বিভিন্ন রকমের শাস্তি, আমরা আমরা সংক্ষেপে একটা চিত্র যাকে বলে, কিছু জাহান্নামী চিত্র তুলে ধরলাম শুধু ভয় প্রদর্শনের জন্য, ভীতি প্রদর্শনের জন্য, যে জাহান্নামে এই ধরনের শাস্তি রাখা আছে আল্লাহ। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে, সুদ খাওয়ার শাস্তি, আলাদা খুন করার শাস্তি, তারপরে মিথ্যা কথা বলার শাস্তি, তারপর গীবত করার শাস্তি, চুগলি করার শাস্তি, এক একটা পাপের এক এক রকম শাস্তি, কাফেরের শাস্তি, মুনাফিকের শাস্তি, বিদাতির শাস্তি, সব এক এক রকম শাস্তি আল্লাহর কাছে আছে, যেগুলো মোটামুটি আছে। কিছু একটা একটা সামান্য চিত্র তুলে ধরলাম যাতে করে মানুষ ভয় পায়। হে মানুষ, তোমরা ভয় করো, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো আর জাহান্নাম থেকে পানাহ চাও। যদি তিনবার চাও, জাহান্নাম নিজেই বলবে আল্লাহ তুমি একে জাহান্নাম থেকে পানাহ দাও। আর জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য যা কিছু করার দরকার করো, জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুরের টুকরা হয়, আল্লাহ আকবার, খেজুরের টুকরা দিয়েও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আর দোয়া করো আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমাদেরকে প্রত্যেক নামাজের শেষাংশে দুরুদ পড়ার পরে চারটে জিনিস থেকে পানাহ চাওয়া ওয়াজিব, যেমন আগেও বলেছিলাম, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবি জাহান্নাম। যেমন জান্নাত চাইবেন তেমনি জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار وصلى